উচ্চ মাধ্যমিক ব্যবসায় নীতি ও প্রয়োগ, দ্বিতীয় পত্র, ব্যাংকিং ও বিমা, মোহাম্মদ খালেকুজ্জামান, পৃষ্ঠা 217, নবম অধ্যায়, দাগ কাটা চেক, ক্রস চেক। 9.1, দাগ কাটা চেকের সংজ্ঞা, ডেফিনিশন অব ক্রস চেক। ব্যবসায় কর্মপরিধি বৃদ্ধি ও সেই সাথে নগদ অর্থে লেনদেনের ঝুঁকি কমাতে চেকের ব্যবহার অত্যন্ত ফলপ্রসূ বিবেচিত হওয়ায় সকল সমাজেই চেক নগদ অর্থের বিকল্প হিসেবে বর্তমানে অত্যন্ত সমাদৃত। লেনদেনকে আরও বেশি নিরাপদ ও প্রকৃত প্রাপকের অর্থ প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে উদ্ভব হয়েছে দাগ কাটা চেকের প্যারা। বাহকের চেক বা হুকুম চেকের উপরে সাধারণত বাম পার্শ্বে কিছু লিখে বা না লিখে আড়াআড়ি দুটি রেখা অঙ্কন করলে ওই চেকে দাগ কাটা চেক বলে। রেখা অঙ্কন করার এ প্রক্রিয়াকে চেকে দাগ কাটা ক্রসিং এবং রেখা অঙ্কিত ওই চেকটিকে দাগ কাটা চেক ক্রস চেক বলে। দাগ কাটা চেকের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এ চেকের টাকা সরাসরি ব্যাংক থেকে সংগ্রহ করা যায় না, কোনো ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করতে হয়। 1. পিএস কলিনের মতে দাগ কাটা চেক হলো এমন চেক যার অর্থ কোনো ব্যাংকের মাধ্যমে প্রদেয়। ক্রস চেক মিন্স এ চেক উইচ হ্যাজ টু বি পেইড ইন টু এ ব্যাংক। টিকা 1, পিএস কলিন ডিকশনারি অফ বিজনেস, সেকেন্ড এডিশন, পেজ 80। 2, প্রফেসর জে এল হ্যানসন বলেছেন, একটি চেকের উপরি ভাগে দুটি আড়াআড়ি দাগ টানলে তা দাগ কাটা চেকে পরিণত হয়, আর এর ফলে এরূপ চেকের অর্থ ব্যাংক হিসাবের মাধ্যমে শুধুমাত্র পরিশোধ করার প্রয়োজন পড়ে। দ্য ড্রয়িং অব টু প্যারালাল লাইন্স অ্যাক্রস দ্য ফেস অব এ চেক দি ইফেক্ট অব উইচ ইজ টু মেক ইটস নেসেসারি টু পে ইট ইন টু এ ব্যাংকিং অ্যাকাউন্ট ইন নোন অ্যাজ ক্রসিং অব এ চেক। টিকেট 2, প্রফেসর জেল হ্যানসন, ACNSON, A Dictionary of Economics and Commerce, First Edition, page 88. 3. 1882 সালের ইংরেজি বিনিময় বিল আইনের 76-এর 2 ধারায় বলা হয়েছে যে যে ক্ষেত্রে একটি চেকের উপর আড়াআড়িভাবে অঙ্কিত দুটি সমান্তরাল সরলরেখার মধ্যে এন্ড কোম্পানি অথবা নট নেগোশিয়েবল বা শুধুমাত্র দুটি সমান্তরাল রেখা অঙ্কিত থাকে তাকে সাধারণভাবে দাগ কাটা চেক বলে, এবং এক্ষেত্রে দুটি সমান্তরাল সরল রেখার মধ্যে নট নেগোশিয়েবল শব্দ দুটি সহ বা ব্যতীত কোনো ব্যাংকের নাম লেখা থাকে তাকে বিশেষভাবে দাগ কাটা চেক বলে। পূর্ববর্তী পৃষ্ঠায় বর্ণিত সংজ্ঞা 3টি বিশ্লেষণ করলে দাগ কাটা চেকের ক্ষেত্রে নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়। 1, বাহক বা হুকুম চেকের বাম কোণে উপরে দুটি আড়াআড়ি রেখা টানলে তা দাগ কাটা চেকে পরিণত হয়। 2, প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে এ চেকের টাকা সংগ্রহ করতে হয়। 3, এ চেকের এ ধরনের চেক অধিক নিরাপদ ও ঝুঁকিমুক্ত, চুরি বা হারিয়ে গেলেও অন্য কেউ চেকের অর্থ সহজে সংগ্রহ করতে পারে না। 4, দাগ কাটার পদ্ধতি অনুযায়ী দাগ কাটা চেক দু প্রকার হয়ে থাকে, সাধারণভাবে দাগ কাটা চেক ও বিশেষ দাগ কাটা চেক। প্যারা, উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে অনিশ্চয়তা ও ঝুঁকি হ্রাস, প্রতারণা ও জালিয়াতি রোধ এবং মূল্য প্রাপ্তি নিশ্চয়তা বিধানকল্পে প্রাপকের ব্যাংকে হিসাবের মাধ্যমে চেকের অর্থ পরিশোধের নিমিত্তে বাহক বা হুকুম চেকের উপরে বাম কোণে আড়াআড়ি দুটি সমান্তরাল রেখা অঙ্কন করলে তাকে দাগ কাটা চেক বলে। 9.2, দাগ কাটা চেকের বৈশিষ্ট্য, ফিচার্স অব ক্রস চেক। বর্তমান কালে নগদ অর্থ লেনদেনে যেমনই ঝামেলা বেড়েছে তেমনি এক্ষেত্রে নানান ধরনের বিপদ ঝুঁকি এবং সেই সাথে প্রতারণা জালিয়াতির সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। দাগ ছাড়া চেকের ব্যবহারের মাধ্যমে নগদ লেনদেনের ঝামেলা এড়ানো গেলেও প্রতারণা জালিয়াতি এবং নিরাপত্তাহীনতা থেকে রক্ষা পাওয়ার জন্য দাগ কাটা চেক আজকাল সকল মহলেই অত্যন্ত সমাদৃত। নিম্নে দাগ কাটা চেকের বৈশিষ্ট্য সমূহ তুলে ধরা হলো। 1, প্রকৃতি। এরূপ চেকের উপরের ভাগে সাধারণত বাম পার্শ্বে দুটি কোণা কোণে সমান্তরাল সরল রেখা টানা থাকে। 2, দাগ কাটা পদ্ধতি, সমান্তরাল সরল রেখা দ্বয়ের ভিতরে এন্ড কোম্পানি বা প্রাপকের হিসাব ইত্যাদি লেখা থাকে। 3, অবশ্য শুধুমাত্র সমান্তরাল সরল রেখা থাকলেও চেকের রেখাঙ্কন হয়ে যায়। 3, অর্থ সংগ্রহ, এ চেকে টাকা ব্যবসায়ের প্রচলিত নিয়ম অনুযায়ী প্রাপকের হিসাবের মাধ্যমে বা ব্যতীত অন্য কোনোভাবে উঠানো যায় না, অর্থাৎ চেকে টাকা উঠাতে হলে অবশ্যই তা প্রাপকের হিসাবে জমা দিতে হয়। চার, নিরাপত্তা। এই চেক সবচেয়ে নিরাপদ, কারণ এটা চুরি হলে বা হারিয়ে গেলে সহজে কেউ তার টাকা উঠাতে পারে না। পাঁচ, রূপান্তর। চেক দাতা বা আদেষ্টা ব্যতীত অন্য কোনো ব্যক্তি দাগকাটা চেককে দাগবিহীন চেকে রূপান্তরিত করতে পারে না। ছয়, শ্রেণীবিভাগ। চেকে দাগ কাটার প্রকৃতির ভিত্তিতে একে সাধারণভাবে দাগ কাটা চেক ও বিশেষভাবে দাগ কাটা চেক এই দুই দুই ভাগে ভাগ করা হয়। 9.3, দাগ কাটা চেক ও দাগ ছাড়া চেকের মধ্যে পার্থক্য। ডিফারেন্সেস বিটুইন ক্রস দ্য চেক অ্যান্ড আনক্রস চেক। দাগ কাটা চেক ও দাগ ছাড়া চেক উভয় আমানতকারী বা আদেষ্টা কর্তৃক ব্যাংকের উপর অর্থ প্রদানের একটা শর্ত নির্দেশনামা। দাগ কাটা চেক ও দাগ ছাড়া চেক উভয়ই চেক হওয়ার কারণে উভয়ের মধ্যে প্রকৃতিভাবে মিল রয়েছে। এরপর যেসব ক্ষেত্রে এদের মধ্যে পার্থক্য বিদ্যমান তা নিম্নে তুলে ধরা হলো। পার্থক্যের বিষয় এখানে তিনটা কলাম আছে। প্রথমে হলো পার্থক্যের বিষয়, দ্বিতীয় কলাম দাগ কাটা চেক, তৃতীয় কলাম দাগ ছাড়া চেক। পার্থক্যের বিষয়, এক, সংজ্ঞা। দাগ কাটা চেক, চেকের উপরি ভাগে আড়াআড়ি দুটি রেখা টানা থাকলে তাকে দাগ কাটা চেক বলে। দাগ ছাড়া চেক, যে চেকে এরূপ কোনো রেখা টানা থাকে না তাকে দাগ ছাড়া চেক বলে। দুই, টাকা সংগ্রহ। ব্যাংক হিসাবের মাধ্যমে দাগ কাটা চেকের টাকা সংগ্রহ করতে হয়, সরাসরি কাউন্টার থেকে চেক ভাঙানো যায় না। দাগ ছাড়া চেকের টাকা সরাসরি কাউন্টার থেকে বা প্রাপকের ব্যাংক হিসাবে জমা দিয়ে সংগ্রহ করা যায়। তিন, নিরাপত্তা। জাকাত থেকে টাকা সংগ্রহে জালিয়াতিও প্রতারণার সম্ভাবনা কম থাকে, কারণ ব্যাংকের হিসাবে জমা দেওয়া ছাড়া ভাঙানো যায় না, ফলে এটা অধিক নিরাপদ। ডাক ছাড়া চেকের নিরাপত্তা অনেক কম, কারণ যে কেউ চুরি করে, জালিয়াতি করে অথবা হারানো চেক পেয়ে সে ব্যাংকের কাউন্টারে উপস্থাপন করে তা ভাঙাতে পারে। চার, ধরনের পরিবর্তন। কেবলমাত্র আদেশটাই দাগ কাটা চেকের দাগ বাতিল পূর্বক স্বাক্ষরদান করে একে দাগ ছাড়া চেকে পরিণত করতে পারে। যে কোনো ব্যক্তি দাগ ছাড়া চেকের উপরি ভাগে দুটি রেখা টেনে দাগ কাটা চেকে পরিণত করতে পারে। পাঁচ, হস্তান্তর। ব্যবসায় সাধারণ নিয়মে এ চেক অবাধে হস্তান্তর করা যায় না। অ্যাকাউন্ট পেয়ে লেখা চেক আইন অনুযায়ী হস্তান্তর অযোগ্য। দাগ ছাড়া চেক অনুমোদন ছাড়াই হস্তান্তর করা যায়, তবে হুকুম চেক হস্তান্তরের ক্ষেত্রে অনুমোদন প্রয়োজন। ছয়, উপযোগিতা। দাগ কাটা চেকের টাকা যেহেতু ব্যাংক হিসাবের মাধ্যমে সংগ্রহ করতে হয়, তাই তা অবশ্যই প্রাপকের ব্যাংক হিসাবে জমা দিতে হয়, ফলে এটি ব্যাংকের ঋণ আমানত সৃষ্টির ব্যবহারও অধিক উপযোগী। দাগ ছাড়া চেকের উপযোগিতা অপেক্ষাকৃত কম, কারণ এই চেকের মাধ্যমে ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করতে পারে না। সাত, অর্থ সংগ্রহের মাধ্যম। দাগ কাটা চেকের টাকা প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে সংগ্রহ করতে হয়, তবে কোনো ব্যাংকের নাম উল্লেখ পূর্বক দাগ কাটা ফলে প্রাপকের ওই ওই ব্যাংকের হিসাবের মাধ্যমে তার সংগ্রহের প্রয়োজন পড়ে। চেকের টাকা প্রাপক বা বাহক আদিষ্ট ব্যাংক হতে সরাসরি সংগ্রহ করতে পারে, অবশ্য প্রাপকের ব্যাংকের মাধ্যমেও তা সংগ্রহ করা যায়। আট, জনপ্রিয়তা। দাগ কাটা চেকে আনুষ্ঠানিকতা একটু বেশি, বিধায় লেনদেনের ক্ষেত্রে এটি কম জনপ্রিয়। দাগ ছাড়া চেকের মাধ্যমে লেনদেন খুব সহজ, তাই এটার জনপ্রিয়তা বেশি। নয়, ব্যবহার। সাধারণত বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে বা যেখানে ডাকে চেক পাঠানো হয় সেখানে এরূপ চেকের ব্যবহার অত্যধিক। স্বল্প পরিমাণ অর্থের জন্য বা যেখানে সরাসরি প্রাপককে চেক অর্পণ করা হয় সেখানে ডাক ছাড়া চেকের ব্যবহার বেশি। প্যারা, উপরোক্ত আলোচনা অনেকে বলা যায় ডাক কাটা চেক ডাক ছাড়া চেক অপেক্ষা অধিক জনপ্রিয়, নিরাপদ। তবে উল্লেখ্য, ডাক কাটা চেক কোনো বিশেষ ধরনের চেক নয়। বাহক বা হুকুম চেকেই আদেষ্টা বা প্রাপক তার প্রয়োজন অনুযায়ী দাগ কেটে থাকে, তাই দাগ ছাড়া চেকের প্রকৃত চেক হিসেবে গণ্য। 9.4, দাগ কাটা চেকের সুবিধা। চেকে দাগ কাটার গুরুত্ব, অ্যাডভান্টেজেস অব ক্রসড চেক। বাহক চেক বা হুকুম চেকের উপরি ভাগে বাম কোনায় আড়াআড়ি ভাবে সমান্তরাল দুটি রেখা অঙ্কনের মাধ্যমে দাগ কাটা চেক তৈরি করা যায়। চেকের মূল্য পরিশোধের ক্ষেত্রে নিশ্চয়তা, নিরাপত্তা সৃষ্টি এবং ঝুঁকি হ্রাস সহ বিভিন্ন ধরনের সুবিধা অর্জনের জন্য চেককে দাগ কাটা হয়। নিম্নে দাগ কাটা চেকের সুবিধা বা উপকারিতা উদ্দেশ্য গুলো আলোচনা করা হলো। এক, অধিক নিরাপত্তা, মোর সেফটি। দাগ কাটা চেকের অর্থ ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধিত হয়, ফলে এ চেকের মাধ্যমে লেনদেনে অধিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়। দুই, চেকের মূল্য পরিশোধের নিশ্চয়তা, সিউরিটি অন পেমেন্ট। ডাকাটা চেক প্রকৃত প্রাপকের মূল্য প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে। ব্যাংক হিসাবের মাধ্যমে এ চেকের অর্থ উত্তোলন করায় অবাঞ্ছিত কোনো বাহক এর অর্থ উত্তোলন করতে পারে না। 3, প্রতারণা ও জালিয়াতি রোধ, রিডিউসিং ফ্রড অ্যান্ড চিটিং। ডাকাটা চেকের মাধ্যমে বিভিন্ন প্রকার প্রতারণা ও জালিয়াতি রোধ করা সম্ভব হয়। মূলত এ উদ্দেশ্যে চেকে ডাকাটা হয়ে থাকে। 4, ঝুঁকি হ্রাস, টু রিডিউস রিস্ক। ডাকাটা চেক হারানো বা চুরি হলেও এর অর্থ হারানোর ঝুঁকি থাকে না, কারণ এই চেকের অর্থ সংগৃহীত হতে একটু বেশি সময় প্রয়োজন হয়, ফলে ব্যাংকে হারানো চেক সম্পর্কে অবহিত করা যায়। পৃষ্ঠা 220। 5, অপরাধী শনাক্তকরণ, আইডেন্টিফিকেশন অফ ক্রিমিনাল। ডাকাটা চেকের আরেকটি সুবিধা হলো এ ধরনের চেকের অবাঞ্ছিত কোনো পক্ষকে সহজে শনাক্ত করা যায়। চুরি যাওয়া ডাকাটা চেক ব্যাংকে আনা হলে পূর্ব সংবাদের ভিত্তিতে ব্যাংক অপরাধীকে আটক করাতে পারে। 6, বড় অঙ্কের লেনদেন, হেভি ট্রানজ্যাকশন। ডাকাটা চেক অর্থ লেনদেনের একটি সহজ ও নিরাপদ মাধ্যম, তাই বড় বড় অঙ্কের লেনদেন নিষ্পত্তি করতে ডাকাটা চেকের অধিক প্রচলন লক্ষ্য করা যায়। 7, প্রামাণ্য দলিল, ইনস্ট্রুমেন্ট অব প্রুভিং। ডাকাটা চেক লেনদেন সম্পাদনে প্রামাণ্য দলিল হিসেবে গণ্য হয়, তাই প্রয়োজনে ব্যাংক এ চেককে আদালতে বা অন্য কোনো ক্ষেত্রে প্রামাণ্য দলিল হিসেবে উপস্থাপন করতে পারে। 8, নিরাপদ পাওনা পরিশোধ, সেফটি অব পেমেন্ট। নিরাপদ পাওনা পরিশোধের জন্য ডাকাটা চেক অত্যধিক ব্যবহৃত হয়। এ চেকের অর্থ ব্যাংক হিসাবের মাধ্যমে সংগৃহীত হয় বলে আর্থিক পাওনা পরিশোধ নিশ্চিত করা যায়। 9, সহজ অত্যন্ত সুখতা, ইজি ট্রান্সফারেবিলিটি। চেকের ডাকাটা হলেও যথাযথ অনুমোদনের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী তা হস্তান্তর করা যায়, তবে বিশেষভাবে ডাকাটা চেক বা নিয়ন্ত্রিত ডাকাটা চেক হস্তান্তর করা যায় না। 10, রূপান্তর কনভার্সন, ডাকাটা চেকের আরেকটি সুবিধা হলো প্রয়োজনে ডাকাটা চেককে আদেষ্টা ডাকাটা ডাক ছাড়া চেকে রূপান্তর করতে পারে। বিশেষভাবে ডাকাটা চেককেও আদেষ্টার দ্বারা ডাক ছাড়া চেকে রূপান্তর করা সম্ভব। 11, কম খরচ, লো কস্ট। ডাকাটা চেকের অর্থ অন্য কোনো ব্যক্তি হস্তগত হতে পারে না বিধায় এ চেকের ধারক নিজে ব্যাংকে না গিয়েও যে কোনো মাধ্যম ব্যবহার করে এর অর্থ নিজের হিসাবে জমা করতে পারে, ফলে খরচ হ্রাস পায়। 12, দলিল সংরক্ষণ, কিপিং ইনস্ট্রুমেন্টস। ডাকাটা চেকের মাধ্যমে লেনদেন করা হলে ব্যাংকের ঘরে অধিক তথ্যাদি সংরক্ষিত থাকে, তাই এরূপ উদ্দেশ্যেও অনেক ক্ষেত্রে চেকে ডাকাটা হতে পারে। 13, ঋণ আমানত সৃষ্টি, ক্রিয়েশন অব লোন ডিপোজিট। ডাকাটা চেক বাধ্যতামূলকভাবে ব্যাংকে জমা করতে হয় বলে ব্যাংক সহজে ঋণ আমানত সৃষ্টি করতে পারে, ফলে ব্যাংকের ঋণ প্রদানের ক্ষমতা বৃদ্ধি পায়। প্যারা, পরিশেষে বলা যায় আর্থিক লেনদেনের ঝুঁকি হ্রাসের জন্য যেরূপ চেকের উৎপত্তি, তেমনি চেকের অধিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডাকাটা চেকের উৎপত্তি। প্রকৃতপক্ষে এ চেকের মূল উদ্দেশ্য হলো বাহক চেক ও হুকুম চেকের অধিক নিরাপত্তা নিশ্চিত করা। ৯.৫, ডাকাটা চেকের প্রকারভেদ, দুই প্রকার, টাইপস অব ক্রস চেক। সাধারণভাবে কোনো চেকের বাম প্রান্তের উপরি ভাগে আড়াআড়ি দুটি সমান্তরাল রেখা টানা হলে তাকে ডাকাটা চেক বলে। এরূপ সমান্তরাল রেখার মধ্যে কিছু লেখা হতে পারে নাও হতে পারে। ডাকাটার ফলে চেক সরাসরি ব্যাংক কাউন্টার থেকে ভাঙানো যায় না। ডাকাটা প্রকার ভেদ অনুযায়ী নিয়ম যথা নিয়মে চেক ব্যাংকে জমা দিয়ে ব্যাংকের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে হয়। চেকে ডাকাটার প্রকৃতি অনুযায়ী একে নিয়মিত দুভাগে ভাগ করা যায়। সাধারণভাবে ডাকাটা চেক, অর্ডিনারি ক্রস চেক। যদি কোনো ডাকাটা চেকের দাগের মাঝখানে ব্যাংকের শব্দের উল্লেখ না থাকে বা কোনো কিছু লেখা না থাকে, সেক্ষেত্রে তাকে সাধারণভাবে ডাকাটা চেক বলে। প্যারা, বাংলাদেশে বহাল 1881 সালের হস্তান্তর যোগ্য দলিল আইনের 123 ধারায় বলা হয়েছে যে যখন কোনো চেকের উপরি ভাগে শুধুমাত্র আড়াআড়ি দুটি সমান্তরাল রেখা বা এরূপ সমান্তরাল রেখার মধ্যে অ্যান্ড কোম্পানি বা এরূপ কোনো শব্দ সংক্ষেপের উল্লেখ থাকে এবং এতে হস্তান্তরযোগ্য নয়, এ ধরনের কোনো শব্দ উল্লেখ করা হোক বা না হোক, এক্ষেত্রে যেরূপ ডাকাটা প্রতীয়মান হয় তাকে সাধারণভাবে ডাকাটা চেক বলে। এরূপ চেকে ডাকাটার নমুনা নিম্নে প্রদান করা হলো। এখানে একটি নমুনা চেকের নমুনা দেওয়া আছে, যেখানে মানে শুধু দাগ কাটার চিহ্নটা দেওয়া আছে উপর থেকে নিচের দিকে তেরসা ভাবে আড়াআড়ি ভাবে। একটা দাগ ফাঁকা, তারপর অপর আরেকটি দাগ আছে যেটাতে লেখা এন্ড কোম্পানি, তার পাশে কিছুটা দূরে আরেকটা দাগ আছে যাতে লেখা প্রাপকের হিসাব, এবং সবচেয়ে ডান পাশে আরেকটা দাগ যেখানে লেখা আছে হস্তান্তরযোগ্য নয়। প্রত্যেকটাই দুইটি দাগ, মানে সমান্তরালে দুইটি দাগের মাঝে লেখাগুলো। এরূপ চেক সাধারণত প্রাপকের নামে খোলা যে কোনো ব্যাংকের হিসাবে জমা দিয়ে ভাঙানো যায়। দুই, বিশেষভাবে ডাকাটা চেক, স্পেশালি ক্রসড চেক। যে ডাকাটা চেকে দুই দাগের মাঝখানে কোনো নির্দিষ্ট ব্যাংকের নাম সহ অন্য কোনো শব্দাবলী উল্লেখ থাকে তাকে বিশেষভাবে ডাকাটা চেক বলে। বাংলাদেশে বহাল 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের 124 ধারায় বিশেষভাবে ডাকাটা চেক সম্পর্কে বলা হয়েছে যে যে ক্ষেত্রে কোনো চেকের সম্মুখ ভাগে ভাগে হস্তান্তরযোগ্য নয় শব্দদ্বয় সহ বা এরূপ শব্দ ছাড়া কোনো ব্যাংকের নাম লেখা থাকে, এতে যে ধরনের ধাক্কাটা প্রতীয়মান হয় তাকে বিশেষভাবে ধাক্কাটা বা ওই ব্যাংকের প্রতি বিশেষভাবে ধাক্কাটা বলা হয়ে থাকে। এরূপ চেক ধাক্কাটার কয়েকটি নমুনা নিম্নে দেওয়া হলো। এখানে একটা ধাক্কাটাতে দাগের মাঝে দেখা আছে সোনালী ব্যাংক, অপরটাতে লেখা আছে সোনালী ব্যাংক প্রাপকের হিসাব, আরেকটাতে আছে সোনালী ব্যাংক ফার্মগেট শাখা ঢাকা, আরেকটাতে আছে সোনালী ব্যাংক ফার্মগেট শাখা ঢাকা প্রাপকের হিসাব। এরূপ চেকের অর্থ দুই দাগের মধ্যে উল্লিখিত ব্যাংকের কোনো হিসাবে জমা দেয়া ছাড়া এর অর্থ উত্তোলন করা যায় না। 9.6, চেকে ধাক্কাটার প্রণালী বা পদ্ধতি, মেথডস অব ক্রসিং এ চেক। সাধারণভাবে বাহক বা হুকুম চেকের সম্মুখ ভাগে ভাগে দুটি সমান্তরাল সরলরেখা টেনে দিলে চেক ধাক্কাটা চেকে পরিণত হয়। এরূপ রেখা দুটির মাঝখানে কিছু লেখা হতে পারে বা নাও হতে পারে। লেখার ভিন্নতা অনুসারে চেককে সাধারণভাবে বা বিশেষভাবে রেখাঙ্কিত চেক হিসেবে গণ্য করা হয়। প্যারা, অঙ্কিত রেখার মাঝখানে বা রেখা ছাড়া যদি কোনো ব্যাংকের নাম উল্লেখ থাকে তবে তাকে বিশেষভাবে রেখাঙ্কিত চেক, এবং ব্যাংকের নাম উল্লেখ না থাকে না করে শুধুমাত্র দুটি রেখা বা এর অভ্যন্তরে ভিন্ন কোনো শব্দের উল্লেখ থাকলে তাকে সাধারণভাবে রেখাঙ্কিত চেক বলে। এছাড়া শুধুমাত্র প্রাপকের হিসাব বা এর সাথে কোনো ব্যাংকের নাম উল্লেখ করলে তাকে নিয়ন্ত্রণমূলক বা সংরক্ষিত ডাকাটা এবং বিশেষভাবে ডাকাটা চেকে আবার অর্থ সংগ্রাহক ব্যাংক তার প্রতিনিধি ব্যাংকের নামে পুনরায় বিশেষভাবে দাগ কাটলে তাকে দ্বৈত দাগ কাটা ডাবল ক্রসিং বলে। নিম্নে এদের কয়েকটি নমুনা প্রদত্ত হলো। ক, সাধারণভাবে দাগ কাটা জেনারেল ক্রসিং, এটাতে দেখানো হয়েছে একটাতে দাগের মাঝে লেখা আছে হস্তান্তরযোগ্য নয়, এর আগের একটি দাগে লেখা ছিল এখানে, এরপরে আরেকটি দাগ আছে যেটাতে লেখা এন্ড কোম্পানি, এরপরে অপর আরেকটি দাগে আছে প্রাপকের হিসাব, এবং লাস্টের একটি দাগের মাঝে লেখা আছে এসি, এ বাই সি বা অ্যাকাউন্ট পেই অনলি। খ, বিশেষভাবে দাগাটা স্পেশাল প্রশ্ন, এখানে কয়েকটি দাগ আছে যার মাঝে সিটি ব্যাংক লিমিটেড, অপর দাগের মাঝে লেখা আছে সিটি ব্যাংক লিমিটেড প্রাপকের হিসাব, আরেকটি দাগের মাঝে লেখা আছে সিটি ব্যাংক লিমিটেড নিউ মার্কেট শাখা ঢাকা, আরেকটি দাগের মাঝে লেখা আছে সিটি ব্যাংক লিমিটেড নিউ মার্কেট শাখা ঢাকা প্রাপকের হিসাব। গ, নিয়ন্ত্রণমূলক বা সংরক্ষিত ডাকাটা রেস্ট্রিকটিভ ক্রসিং, এখানে দাগের মাঝে প্রথমটাতে দেওয়া আছে প্রাপকের হিসাব, অপর আরেকটি দাগের মাঝে দেওয়া আছে এসি পেই অনলি, অ্যাকাউন্ট পেই অনলি, অপর আরেকটি দাগের মাঝে লেখা আছে সোনালী ব্যাংক প্রাপকের হিসাব, লাস্ট আরেকটি দাগের মাঝে লেখা আছে জনতা ব্যাংক বাংলা বাজার শাখা প্রাপকের হিসাবে প্রদেয়। ঘ, দ্বৈত ডাকাটা ডাবল ক্রসিং, এখানে ক্রসিং এর মাঝে বা দাগের মাঝে দেয়া আছে সোনালী ব্যাংক, অপর দাগের মাঝে দেয়া আছে বাংলাদেশ ব্যাংক অর্থ সংগ্রাহ প্রতিনিধি হিসেবে, আরেকটি দাগের মাঝে লেখা আছে IFIC ব্যাংক, আরেকটি দাগের মাঝে লেখা আছে টু সোনালী ব্যাংক অ্যাজ এজেন্ট ফর কালেকশন। ডাকাটা চেকের আদেশটা বা ধারক যে কেউ নিয়ম অনুযায়ী চেকে ডাকাতে পারে এবং চেকের আদেশটা ইচ্ছা করলে নমুনা স্বাক্ষর প্রদান পূর্বক রেখাঙ্কন প্রত্যাহার বা পরিবর্তন করতে পারে। হস্তান্তরযোগ্য দলিল আইনের 125 ধারায় ডাকাটার পদ্ধতি সম্পর্কে নিম্নরূপ বর্ণনা দেওয়া হয়েছে। 1. আদেশটা যদি ইচ্ছা করে তবে চেক কাটার সময় এতে সাধারণভাবে বা বিশেষভাবে দাগ কাটতে পারে। 2. চেকে দাগ কাটা না থাকলে চেকের ধারক এতে সাধারণভাবে বা বিশেষভাবে দাগ কাটতে পারে। 3. যদি চেকে সাধারণভাবে দাগ কাটা থাকে তবে চেকের ধারক ইচ্ছা করলে তাকে বিশেষভাবে রেখাঙ্কন করতে পারে। 4. চেক সাধারণভাবে বা বিশেষভাবে রেখাঙ্কিত থাকলে ধারক তার সাথে নট নেগোশিয়েবল শব্দদ্বয় যোগ করতে পারে। 5. চেক বিশেষভাবে রেখাঙ্কিত থাকলে এবং বিশেষ ব্যাংকে তা জমা দেওয়া হলে ওই ব্যাংকে প্রতিনিধি ব্যাংকের নামে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে পুনরায় তাকে বিশেষভাবে রেখাঙ্কন করতে পারে। 6. দাগবিহীন বা সাধারণভাবে দাগ কাটা চেক অর্থ সংগ্রহের উদ্দেশ্যে কোনো ব্যাংকে জমা দেওয়া হলে ব্যাংক তার নিজের প্রতি একে বিশেষভাবে রেখাঙ্কন করতে পারে। নয় দশমিক সাত চেকে বিভিন্ন ধরনের দাগ কাটার তাৎপর্য। দ্য সিগনিফিকেন্স অফ ডিফারেন্ট টাইপস অব ক্রসিং চেক। দাগ কাটা চেকের অর্থ সরাসরি ব্যাংক কাউন্টার হতে সংগ্রহ করা না গেলেও বিভিন্ন প্রকার দাগ কাটার তাৎপর্য বিভিন্ন ধরনের। বিশেষ উদ্দেশ্যে দাগ কাটা চেকে বিশেষ শব্দমালা ব্যবহার করা হয়। এরূপ শব্দের পার্থক্য ভেদে অর্থ উত্তোলনের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম লক্ষ্য করা যায়। অবশ্য কর হিসাবে ও কোন ব্যাংকে চেকটি জমা দেওয়া হবে অবশ্য কার হিসাবে ও কোন ব্যাংকে চেকটি জমা দেওয়া হবে তাৎপর্য বিবেচনায় তাই মুখ্য বিষয়। নিম্নে বিভিন্ন প্রকার রেখাঙ্কনের তাৎপর্য উল্লেখ করা হলো। ক. সাধারণভাবে দেখা যাচ্ছে জেনারেলি ক্রসড চেক। এরূপ চেকের অর্থ কিভাবে উত্তোলন করা যেতে পারে এ সম্পর্কে অত্র আইনের 126 ধারায় বলা হয়েছে যে সাধারণভাবে কোনো চেকে দাগ কাটা হলে আদিষ্ট ব্যাংক ব্যাংকের মাধ্যমে উপস্থাপন ছাড়া সরাসরি এর অর্থ প্রদান করবে না। হোয়ার এ চেক ইজ ক্রসড জেনারেলি দ্য ব্যাংকার অন হোম ইট ইজ ড্রন শেল নট পে ইট আদারওয়াইজ দেন টু এ ব্যাংকার, সেকশন 126। এরূপ রেখাঙ্কনের ক্ষেত্রে কোনো বিশেষ ব্যাংকের নাম উল্লেখ না থাকায় চেকের ধারক যে কোনো ব্যাংকের হিসাবে এ চেক জমা দিয়ে অর্থ সংগ্রহ করতে পারে। এরূপ দাগ কাটা বিভিন্ন ধরনের হয়ে থাকে, এতে তাৎপর্যের ভিন্নতা নিম্নে প্রদর্শিত হল। 1. শুধুমাত্র দুটি রেখা এন্ড কোম্পানি। এরূপ যে কোনো দাগ কাটার তাৎপর্য একই ধরনের, সাধারণত রেখার মাঝে শূন্যস্থান পূরণের লক্ষ্যে অর্থহীন এরূপ শব্দের উল্লেখ করা হয়। এরূপ চেকের ধারক যে কোনো ব্যাংকে নিজ হিসাবে জমা দিয়ে এর অর্থ সংগ্রহ করতে পারে। 2. হস্তান্তরযোগ্য নয় বা নট নেগোশিয়েবল। চেক এরূপ দাগ কাটা হলে এই চেক হস্তান্তর অযোগ্য হয় না, তবে এরূপ দাগ কাটার বিশেষ উদ্দেশ্য হল চেক গ্রহণের সময় হস্তান্তর গ্রহীতা সতর্কতার সাথে তা গ্রহণ করবে। হস্তান্তরকারীর সত্ত্বে কোনো ত্রুটি থাকলে হস্তান্তর গ্রহীতা ওই চেকের উত্তম স্বত্ব পাবে না। হস্তান্তরযোগ্য দলিল আইনের 130 ধারা। এরূপ চেক প্রাপক বা ধারক যে কোনো ব্যাংকে নিজ হিসাবে জমা দিয়ে অর্থ সংগ্রহ করতে পারে। 3. প্রাপকের হিসাব বা প্রাপকের হিসাবে প্রদেয়। এরূপ রেখাঙ্কনের তাৎপর্য এই যে প্রাপকের হিসাব ছাড়া অন্য কারো হিসাবের মাধ্যমে এর অর্থ সংগ্রহ করা যায় না। প্রাপক যে কোনো ব্যাংকে তার নিজস্ব হিসাবে এই চেক জমা দিয়ে অর্থ সংগ্রহ করতে পারে। অন্যান্য সাধারণভাবে দাগ কাটা চেকের সাথে এর পার্থক্য হলো এরূপ দাগ কাটার ক্ষেত্রে চেকে প্রাপকের যে নাম লেখা থাকে শুধুমাত্র তার হিসাবে জমা দিয়ে বা শুধুমাত্র প্রাপকের ব্যাংকারের মাধ্যমেই এরূপ অর্থ সংগ্রহ করা যায়। অন্য কোনো সাধারণ দাগ কাটার ক্ষেত্রে ইচ্ছা করলে আদিষ্ট ব্যাংকে প্রাপক ছাড়া ধারকের হিসাবে জমা দেওয়া চেকের অর্থ প্রদান করতে পারে। চার, 500 টাকা কম। 500 টাকার কম এরূপ দাগ কাটার তাৎপর্য এই যে কোনো অবস্থাতেই এর ধারক বা প্রাপক 500 টাকার অধিক পরিমাণ অর্থ উত্তোলন করতে পারে না। সাধারণত ফাঁকা চেকের ক্ষেত্রে এরূপ ডাকাটা হয়ে থাকে। চেকের প্রাপক বা ধারক যে কোনো ব্যাংকে নিজ হিসাবে জমা দিয়ে এর অর্থ সংগ্রহ করতে পারে। খ, বিশেষভাবে ডাকাটা চেক, স্পেশালি ক্রসড চেক। এরূপ ডাকাটা চেকের অর্থ কিভাবে উত্তোলন করা যায় এই সম্পর্কে অত্র আইনের 126 ধারা উল্লেখ আছে যে যে ক্ষেত্রে কোনো চেকে বিশেষভাবে ডাকাটা হয় সেক্ষেত্রে যে ব্যাংকের নাম উল্লেখ করে এরূপ ডাকাটা হয়েছে ওই ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংকে বা তার প্রতিনিধি ছাড়া অন্য কাউকে আদিষ্ট ব্যাংক অর্থ প্রদান করবে না। হোয়ার এ চেক ইজ ক্রসড স্পেশালি দ্য ব্যাংকার অন হোম ইট ইজ ড্রন শেল নট পে ইট আদারওয়াইজ দেন টু দ্য ব্যাংকার টু হোম ইট ইজ ক্রসড অর হি ইজ এজেন্ট ফর কালেকশন সেকশন 126। এরূপ ডাকাটার ক্ষেত্রে রেখার মাঝে কোন ব্যাংকের নাম উল্লেখ থাকায় অর্থ উত্তোলনে একটি চেকটি ওই ব্যাংকে বা ব্যাংকের কোন শাখায় জমা দিতে হয়। লেখার তারতম্য ভেদে এটি নিম্নোক্ত তাৎপর্য বহন করে। এক, সিটি ব্যাংক লিমিটেড। এরূপ কোন নির্দিষ্ট ব্যাংকের নাম দিয়ে দুই দাগের মধ্যে বা দাগ ছাড়া উল্লেখ থাকলে এর তাৎপর্য হলো প্রাপক বা ধারক উক্ত নির্দিষ্ট ব্যাংকের যে কোনো শাখায় নিজ হিসাবে জমা দিয়ে এর অর্থ সংগ্রহ করতে পারবে। দুই, সিটি ব্যাংক লিমিটেড নিউইয়র্কের শাখা। ধাক্কাটার ক্ষেত্রে নির্দিষ্ট ব্যাংক ও শাখার নাম উল্লেখ থাকলে প্রাপক বা ধারক উক্ত ব্যাংকের নির্দিষ্ট শাখায় নিজ হিসাবে জমা দিয়ে চেকের অর্থ সংগ্রহ করতে পারবে। তিন, সিটি ব্যাংক লিমিটেড প্রাপকের হিসাব। এরূপ ডাকাটার ক্ষেত্রে নির্দিষ্ট ব্যাংকের যে কোনো শাখায় শুধুমাত্র প্রাপকের হিসেবে চেক জমা দিয়েই অর্থ সংগ্রহ করা যাবে। এ অন্য কারো হিসাবে এই চেক জমা দিয়ে কখনোই অর্থ সংগ্রহ করা যায় না। চার, সিটি ব্যাংক লিমিটেড নিউমার্কের শাখা প্রাপকের হিসাব। এই ক্ষেত্রে উল্লিখিত ব্যাংকের নির্দিষ্ট শাখায় শুধুমাত্র প্রাপকের হিসাবে জমা দিয়ে অর্থ সংগ্রহ করতে হয়। যদি উক্ত শাখায় প্রাপকের কোনো হিসাব না থাকে তবে অবশ্যই নতুন হিসাব খুলতে হবে। তারা চেক সাধারণভাবে বা বিশেষভাবে ডাকাটা হলে সেক্ষেত্রে আদিষ্ট ব্যাংকের দায় কী হবে সে সম্পর্কে অত্র আইনের 129 ধারায় বলা হয়েছে যে কোনো ব্যাংকে সাধারণভাবে ডাকাটা চেকের অর্থ ব্যাংকের মাধ্যমে উপস্থাপন ছাড়া অথবা বিশেষভাবে ডাকাটা চেকের অর্থ সংগ্রাহক হিসেবে যে ব্যাংকের নাম উল্লেখ করা হয়েছে তার ছাড়া বা তার প্রতিনিধি ছাড়া অন্য কারো মাধ্যমে প্রদান করলে যদি উক্ত চেক হতে কোনো ক্ষতি উদ্ভূত হয় তবে উক্ত আদিষ্ট ব্যাংকে চেকের প্রকৃত মালিকের নিকট দায়ী হবে। গ, নিয়ন্ত্রণমূলক বা সংরক্ষিত ডাকাটা চেক, রেস্ট্রিকটিভ ক্রসড চেক। আমাদের দেশে বা উপমহাদেশে বিদ্যমান আইন অনুযায়ী অর্থাৎ আইনের 123 ও 124 ধারা অনুসারে চেকে ডাকাটাকে উপরোক্ত দুভাগে ভাগ করা হলেও এমসি শুক্লা এসএসকে সহ অনেক স্বনামধন্য লেখকে এ উভয় ধরনের ডাকাটার মধ্যে হতে নতুন এক ধরনের ডাকাটা চেক নির্দিষ্ট করেছেন যার নাম দিয়েছেন নিয়ন্ত্রণমূলক ডাকাটা চেক, রেস্ট্রিকটিভ ক্রসড চেক। তাদের মতে কোনো চেকের সম্মুখভাবে শুধুমাত্র প্রাপকের হিসাব বা কোনো ব্যাংকের নাম উল্লেখ করে প্রাপকের হিসাব শব্দটা লেখা হলে তাকে নিয়ন্ত্রণমূলক ডাকাটা চেক বলে। এ ধরনের ডাকাটা হলে আদিষ্ট ব্যাংক কখনোই প্রাপকের হিসাব ছাড়া বা প্রাপকের নিজস্ব ব্যাংকের অথবা তার প্রতিনিধি ছাড়া অন্য কারো হিসাবে বা অন্য কারো ব্যাংকারের নিকট অর্থ প্রদান করবে না। তারা তবে চেকের অধিক নিরাপত্তার স্বার্থে বর্তমান কালে ব্যবসায়ের সাধারণ রীতি হয়ে দাঁড়িয়েছে যে চেক সাধারণ বা বিশেষ যেভাবেই ডাকাটা হোক না কেন তা নিয়ন্ত্রণমূলক ডাকাটা হিসেবে গণ্য হয়। অত চেকে প্রাপকের যে নাম লেখা রয়েছে তার হিসাবে চেক জমা দেওয়া ছাড়া চেকের অর্থ সংগ্রহ করা যায় না। তবে আইনের বর্ণনা হতে এ সিদ্ধান্তে আসা যায় যে দাগ কাটার ক্ষেত্রে প্রাপকের হিসাব বা প্রাপকের হিসাবে প্রদেয় এরূপ উল্লেখ থাকলে সেই চেক অবশ্যই প্রাপকের হিসাবে জমা দিতে হবে। তবে এরূপ শব্দের উল্লেখ না থাকলে আদিষ্ট ব্যাংকে প্রাপকের হিসাব ছাড়া অন্য কারো হিসাবে জমা দেওয়া চেকের অর্থ প্রদান করলে এবং সেক্ষেত্রে প্রতারণার মতো কোনো কারণ ঘটলে তজ্জন্য আদিষ্ট ব্যাংকে দায়ী করা যাবে না। ঘ, দ্বৈত ডাকাটা চেক, ডাবল ক্রসড চেক। দ্বৈত ডাকাটা চেক বলতে কোনো চেকে একাধিকবার ডাকাটাকে বোঝায়। আনত এরূপ ডাকাটার ক্ষেত্রে সাধারণ বা বিশেষভাবে ডাকাটা চেকের যে তাৎপর্য করে বর্ণনা করা হয়েছে অবস্থা অনুযায়ী তাই বলবৎ হয়ে থাকে। ৯.৮, সাধারণভাবে ঢাকাটা চেক ও বিশেষভাবে ঢাকাটা চেকের মধ্যে পার্থক্য ডিফারেন্সেস বিটুইন জেনারেলি ক্রস দ্য চেক অ্যান্ড স্পেশালি ক্রস দ্য চেক। কোন চেকে ডাকাটা হলে তার অর্থ আর সরাসরি ব্যাংক কাউন্টার থেকে সংগ্রহ করা যায় না, কোন ব্যাংকে হিসাবে চেক জমা দিয়ে তার মাধ্যমে অর্থ সংগ্রহ করতে হয়। সাধারণভাবে ডাকাটা ও বিশেষভাবে ডাকাটা উভয়ই ডাকাটা চেকের দুটি বিশেষ রূপ, অপর পৃষ্ঠে উভয়ের মধ্যকার পার্থক্য তুলে ধরা হলো। পৃষ্ঠা 225 পার্থক্যের জন্য তিনটা কলাম করা হয়েছে। প্রথম কলাম হলো পার্থক্যের বিষয়, দ্বিতীয় কলামে সাধারণভাবে দেখা যাচ্ছে, তৃতীয় কলামে বিশেষভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, পার্থক্যের বিষয় এক, সংজ্ঞা সাধারণভাবে দেখা যাচ্ছে। চেকের পাতায় উপরিপার্শ্বে বাম কোণে আড়াআড়ি ভাবে দুটি সমান্তরাল রেখা অঙ্কন করা হলে তাকে সাধারণভাবে দেখা যাচ্ছে বলে, বিশেষভাবে দেখা যাচ্ছে। চেকের সমান্তরাল রেখার মধ্যবর্তী স্থানে কোনো ব্যাংকের নাম উল্লেখ করা হলে তাকে বিশেষভাবে দেখা যাচ্ছে বলে। দুই, চেক প্রস্তুতকরণ। চেকের উপরের বাম কোণায় আড়াআড়ি দুটি সমান্তরাল সরলরেখা অঙ্কন করে দিলে সাধারণভাবে ডাকাটা চেক প্রস্তুত হয়ে যায়, বিশেষভাবে ডাকাটা চেক। ডাকাটা চেকের সমান্তরাল রেখা দ্বয়ের মধ্যবর্তী স্থানে ব্যাংকের নাম লিখলে তা বিশেষভাবে ডাকাটা চেকে পরিণত হয়। তিন, ব্যাংকের নাম। সাধারণভাবে দাগ কাটা চেকে কোনো ব্যাংকের নাম উল্লেখ থাকে না, বিশেষভাবে ডাকাটা চেকে ব্যাংকের নাম উল্লেখ থাকে। চার, চেকের অর্থ সংগ্রহ। যে কোনো ব্যাংকে হিসাবের মাধ্যমে এরূপ চেকের অর্থ সংগ্রহ করা যায়, কেবলমাত্র উল্লিখিত ব্যাংকে হিসাবের মাধ্যমে চেকের মূল্য সংগ্রহ করা যায়। পাঁচ, শ্রেণী বিভাগ। বিভিন্ন শর্ত উল্লেখ করণের ভিত্তিতে সাধারণভাবে দাগ কাটা চেকে কতগুলো বিভাগে ভাগ করা যায়, যেমন অ্যান্ড কোম্পানি, অ্যান্ড কোম্পানি নট নেগোশিয়েবল, অ্যাকাউন্ট পেই ইত্যাদি। বিশেষভাবে দাগ কাটা চেকে বিশেষ কোনো ব্যাংকের নাম, অ্যাকাউন্ট পেই শাখার নাম হস্তান্তরযোগ্য নয়, বিশেষ কোনো ব্যক্তির হিসাব ইত্যাদি শর্ত উল্লেখ থাকে। ছয়, নিরাপত্তা। সাধারণভাবে ডাকাটা চেক নিরাপদ, তবে এর নিরাপত্তা বিশেষ ডাকাটা চেক অপেক্ষা কম, বিশেষ ডাকাটা চেক অধিক নিরাপদ। এরূপ চেক চুরি অথবা হারিয়ে গেলেও অর্থ ক্ষতির ভয় থাকে না। সাত, পরিবর্তন। এরূপ চেকের বাহক একে বিশেষভাবে ডাকাটা চেকে পরিবর্তিত করতে পারেন, বিশেষভাবে ডাকাটা চেককে এর বাহক কোনোরূপ পরিবর্তন করতে পারে না। আট, রেখাঙ্কন। চেকের বাম দিকে উপরের কোণায় আড়াআড়ি দুটি সমান্তরাল রেখাঙ্কন না করে উক্ত স্থানে অ্যান্ড কোম অহস্তান্তরযোগ্য, অ্যাকাউন্ট পেই অনলি লিখলে তা ডাকাটা থেকে পরিণত হয় না। নির্দিষ্ট স্থানে রেখাঙ্কন ছাড়া শুধু আদায়কারী ব্যাংকের নাম লিখে কোনো চেককে বিশেষ ডাকাটা থেকে পরিণত করা যায়। নয় দশমিক নয়, চেকে ডাকাটা বাতিল করান, ক্যান্সেলেশন অব ক্রসিং অব এ চেক। বাহক চেক বা হুকুম চেকে ডাকাটা হলে তারও অর্থ আর সরাসরি ব্যাংক কাউন্টার হতে সংগ্রহ করা যায় না, ফলে এরূপ চেক যেমনি একদিকে সাধারণ বিবেচনা হস্তান্তর অযোগ্য হয়ে পড়ে, অন্যদিকে একবার ব্যাংকে হিসাবে যোগ জমাদান এবং পরবর্তীতে চেক কেটে পুনরায় অর্থ সংগ্রহে বেশ বিলম্ব হয়, ফলে যাদের দ্রুত নগদ অর্থ অর্থের প্রয়োজন তাদের জন্য ডাকাটা চেক সুবিধাজনক বিবেচিত হয় না, ফলে ডাকাটা বাতিল করা প্রয়োজন পড়ে। প্যারা, চেকে একবার ডাকাটা হলে চেকের ধারক এরূপ ডাকাটা বাতিল করতে পারে না, শুধুমাত্র চেকের আদেশটাই চেকের ডাকাটা বাতিল করে ডাকাটা চেককে পুনরায় খোলা চেকে বা দাগ ছাড়া চেকে পরিণত করতে পারে। চেকের আদেশটা কোনো চেকে দাগ কাটা বাতিল করতে চাইলে সমান্তরাল রেখা সহ ভিতরের শব্দাবলী কেটে দিয়ে পাশে নিজে স্বাক্ষর প্রদান করবেন। এরূপ স্বাক্ষর অবশ্যই চেকে প্রদত্ত ও ব্যাংকের সংগ্রহ ব্যাংকের রক্ষিত আদেশটার নমুনা স্বাক্ষরের সাথে মিলিত হবে। এরূপ মিল পরিলক্ষিত হলেই চেকের রাখাটা বাতিল হয়েছে বলে গণ্য হয় এবং চেকটি পূর্বতন চেক অর্থাৎ বাহক চেক বা হুকুম চেকে পরিণত হয়। নবম অধ্যায় সমাপ্ত, পৃষ্ঠা 226 পর্যন্ত সমাপ্ত।